السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্স হলফ, কসম কিরে ইত্যাদি সম্পর্কে। হলফ করা পারিভাষিক অর্থ হল হলফের কোন হরফ যোগে মাননীয় কিছু উল্লেখ করে কোন বিষয়কে সুনিশ্চিত করা। তুমি খেয়েছ না খাইনি, কই হলফ করে বলো দেখি। তখন সে একজনের নাম নিয়ে বলবে, অমকের কসম করে বলছি বা অমকের কিরে করে বলছি বা অমকের দিব্যি করে বলছি আমি খাইনি। তুমি এটা করেছ? না করিনি। তাহলে আপনি বিশ্বাস করছেন না। তখন আপনি বিশ্বাস করাবার জন্য তার কাছ থেকে হলফ চাইবেন। আর হলফনামা, হলফ এগুলো তো সরকারি আদালতেও ব্যবহার হয়, তাই না? যে কোনো সরকারি আদালতে যাবেন সেখানে ব্যবস্থা আছে, সব ধর্মের ধর্মগ্রন্থ রাখা আছে। মোটামুটি যারা ধর্ম মানে তারা সেই ধর্মের গ্রন্থ হাতে নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বাই মিথ্যা বলিব না। তারপরে হাতে নিয়ে তারপরে যা বলার, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। এরকম অনেকে করে, অনেকে মানে অনেকে মানে না। যাই হোক, এ হচ্ছে হলফ, হলফ নামা, হলফ নেওয়া হয়, হলফ করে বলো। তখন হলফ করে বলে, যেমন কথার জন্য বলি, আপনি ঋণ নিয়েছেন, ঋণ নিয়েছেন, ঋণ ফেরত দিচ্ছেন না, ঋণ শোধ করছেন না। তারপরে যে ঋণ পাবে ঋণদাতা, সে কেস করল, যে কোর্টে গেলেন, কোর্টে গিয়েছে, আপনি অস্বীকার করলেন যে আমি ওর কাছ থেকে ঋণ নিই নাই। কোর্টের কিছু করার আছে? কোন ডকুমেন্ট আছে লিখিত? না। কেউ সাক্ষী আছে? না। কি আছে তাহলে? কিছুই বাকি নাই, কেবল বাকি আছে কি? হলফ। এবারে যে ঋণ নিয়েছে ঋণ গ্রহীতা হলফ করে বলবে, আল্লাহর কসম করে বলছি যে আমি ওর কাছ থেকে টাকা নিইনি। ব্যাস, ছাড় পেয়ে যাবে। কারণ উপায় নেই, কিছু উপায় নেই। কি করে তাকে বিনা দলিলে, এই জন্য কোর্ট আছে, কিন্তু কোর্ট তো বিনা দলিলে শাস্তি দিতে পারে না, তাই না? এমন হচ্ছে নিয়ম যে সবুত না পেয়ে যদি কেউ ছাড়া পায়, যদি কোনো অপরাধী ছাড়া পায় সেটাও ভালো, তবু যেন কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পায়। কারণ সবুত ছাড়া প্রমাণ শাস্তি দিলে হয়তোবা এমন হতে পারে যে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য হলফটা হচ্ছে শেষ পর্যায়ে। আচ্ছা, শেষ যে হলফ, সে যদি যে টাকা দিয়েছে সে যদি হলফ করে, আমি আল্লাহর কসম করে বলছি আমি ওকে টাকা দিয়েছি, মানা হবে? না। মানা হবে কার? যে টাকা নিয়েছে। কারণ আল্লাহর হলফ করে তো মিথ্যা বলতে পারে, তাই না? কিন্তু ও মিথ্যা বলতে পারে, কিন্তু শেষ পর্যায়ে ওর, যেহেতু ও নিয়েছে, ও হচ্ছে গ্রহীতা, এ হচ্ছে দাতা। সুতরাং গ্রহীতার ব্যাপারে এই জন্যই বলা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, মানে যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। ওয়ালিয়ামিন ও আলাম দালাই, আর যার উপরে দাবি করা হবে সে যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে সে কি করবে? হলফ করবে, কসম করবে, তারপরে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু সে যদি মিথ্যা কসম খায়, আর মিথ্যা কসম খেয়ে যদি কোন মুসলিম ভাইয়ের একটা দাঁতনও গ্রহণ করে, পিল্লু গাছের একটা ডালও গ্রহণ করে যার কোন মূল্য সাধারণত নেই, তাহলে বুঝতেই পারছেন সে জাহান্নামের টুকরা গ্রহণ করবে। যদি কেউ আল্লাহর কসমকে, আল্লাহর নামকে এভাবে ব্যবহার করে, আল্লাহর নামের তাজিম যদি তার মনের ভেতরে না থাকে, তাহলে অথচ মুসলিমের উচিত আল্লাহর নামের তাজিম রাখা, আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম করবে না। আর যদি আল্লাহর নামের কসম কেউ খায় তাহলে তা বিশ্বাস করবে। আপনি দেখছেন যে চুরি করলো, পকেট থেকে টাকা বের করে নিল, তারপর ধরা হলো, সে বলছে না আল্লাহর কসম আমি নিই নাই, তখন আপনি তার কসমটা মেনে নেবেন, আপনার চোখে বলবেন আমার চোখটা মিথ্যা, মিথ্যা দেখেছি আমি, অথচ আপনি সত্যি দেখেছেন। কিন্তু সমস্যা হলো কি, যেহেতু প্রমাণ নেই আর সে অস্বীকার করছে। আপনি আপনার স্ত্রীকে দেখলেন, আপনার স্ত্রী ঘরের ভিতরে একটা পুরুষের সাথে, মানে আপনি যা করেন তাই করছে, ঠিক আছে, দিয়ে আপনি সেই লোকটাকে ধরে মার দিতে শুরু করলে, মারতে মারতে মেরে ফেললেন, চলবে? যদি আপনি তাকে নাও মারেন, কেস করেন, যে বলেন যে এই লোকটা এই করেছিল তার শাস্তি হবে? পারবেন শাস্তি দিতে? যদিও আপনি স্বচক্ষে সবকিছু দেখেছেন তবুও হবে না, যেহেতু প্রমাণ নেই। প্রমাণ ছাড়া আপনি ওই দণ্ডবিধি প্রয়োগ করতে পারবেন না যে দণ্ডবিধি শরীয়তে আছে। তার জন্য কত সাক্ষী লাগবে? হ্যাঁ, একটাও হলে হবে না, দুটো না, তিনটেও না, চারটে সাক্ষী লাগবে, আল্লাহ আকবার। তার কারণ, হ্যাঁ, তার কারণ হচ্ছে ইজ্জতের ব্যাপারে। ইজ্জতকে নিয়ে যাতে কেউ খেলা খেলতে না পারে, আজকাল বুঝতেই তো পাচ্ছেন কত রকম ইজ্জত নিয়ে খেলছে, কত মহিলা কত পুরুষকে ফাঁসাচ্ছে, কত পুরুষ কত মহিলাকে ফাঁসাচ্ছে, মান সম্ভ্রম কত পরিবারে নষ্ট হচ্ছে। এই জন্য এই কঠিন ব্যবস্থা রাখা হয়েছে। মোট কথা কি, হলফ হচ্ছে কোন হরফযোগে, হরফযোগে মানে ওই যে আমাদের বাংলাতে সেরকম কোন হরফ নেই, আরবিতে ওয়া তা আছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি বলে কসম করে, আর আমাদের এমনি আল্লাহর কসম র লাগিয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কিরি, আল্লাহর হলফ, এইভাবে বলা হয়। এই হল শপথ, প্রতিজ্ঞা, দিব্য ইত্যাদি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি অমুকের বাড়ি যাব না, আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা এই কাজ করব না, এসব কি? প্রতিজ্ঞা, দিব্য, শপথ ইত্যাদি। আচ্ছা, কোন সময়ে এইরকম কসম খাওয়া বিধেয়, বৈধ, চলবে, করা উচিত, যা আল্লাহর নাম নিয়ে করা হয়? আল্লাহর নাম নিয়ে কসম করা বিধেয়, সত্য কথা। আপনি বলবেন আল্লাহর কসম, আপনাকে কেউ অবিশ্বাস করছে? তখন আপনি বললেন, কিন্তু কসম খাওয়ার আগে যদি আপনি কসম খান, কথায় কথায় কসম খান, তাহলে কিন্তু সন্দেহ যে সবসময় কসম খায়। তবে সৌদিদের আছে, এগুলো আরবের অভ্যাস, এই জন্য কোরআনে এসেছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, বিল্লাগু একে বলা হচ্ছে, ইয়ামিনে লাগু, লাগু মানে হচ্ছে কিছু কিছু মানুষের মুদ্রা দোষ আছে, আমাদের বাংলায় বলে মুদ্রা দোষ। দেখবেন কথা বলছে, বলতে বলতে মাঝখানে একটা কথা বলে যে কথার কোন অর্থ এর সঙ্গে সম্পর্ক থাকে না, এমন কথা এরা বলে, ওয়াল্লাহি, হ্যাঁ, ফি মুদির মজুদ, লা ওয়াল্লাহি মজুদ। এখানে লা ওয়াল্লাহি বলার কি, তো এখন সে অবিশ্বাস করেনি, কসম করতেও বলেনি, কিন্তু আপনি বললেন কি, লা ওয়াল্লাহি মজুদ, তখন মাঝখানে শুধু ওয়াল্লাহটা বাড়িয়ে দিলেন, এটা হচ্ছে লাগু। এটা আপনার যখন আপনি অনুবাদ করবেন, তর্জমা করবেন, তখন উল্লেখ হবে না এটা, কেন না, এটা এমনি মানে মুদ্রা দোষে বলা হয়। আমাদেরও মুদ্রা দোষে অনেক কথা বলা হয়, অনেক অশ্লীল কথা অবশ্য বাংলাতে আছে, শ্লীল ভাবে অনেকে অনেক কথা বলে মাঝখানে, দৌর ঘোড়ার ডিম, কি বলবো আর, ঘোড়ার ডিম, এই যে ঘোড়ার ডিমটা অনেকে বলে, দেখেছেন মাঝে মাঝে, এটা হচ্ছে একটা মুদ্রা দোষ, এক এক মানুষ এক এক রকমের বলে, আরে হাতির ছানা, আরে কি আর বলবো, আরে বেটা, মাঝে মাঝে একটা শব্দ বলে যে শব্দের সাথে আগের পরের কোন সম্পর্ক থাকে না, এগুলো হচ্ছে লাগু, এ হচ্ছে মানে অসার, এগুলো আল্লাহ ধরবেন না। মোট কথা, যে সত্য কসম হয়, কসম চাওয়া হয়, তাহলে আপনি আল্লাহর নাম নিয়ে কসম করতে পারেন, কিংবা আল্লাহর কোন গুণবাচক নাম নিয়ে, যেমন রহমানের কসম, আল্লাহর নাম সরাসরি নিলেন না, গুণবাচক নাম, যেমন রহমানের কসম বলছি, রহিমের কসম করে বলছি, চলবে। কিংবা তার কোন গুণের উল্লেখ করে আপনি বলতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইলমের কসম, আল্লাহর কুদরতের কসম, আল্লাহর কালামের কসম। তার মানেই হল যে আল্লাহর কোরআনের কসম খাওয়া জায়েজ, যেমন বললাম আদালতে খাওয়া হয়, তো কোরআনের কসম খাওয়া হালাল। কিন্তু আমরা জানব যে গায়রুল্লাহর নামে কসম খাওয়া যাবে না, তো কোরআনটা কি গায়রুল্লাহ নয়? গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহর নামেরই কসম খেতে হবে, অন্যের কসম খাওয়া যাবে না, তাহলে কোরআন কি গায়রুল্লাহ নয়? না, কোরআন আল্লাহ ছাড়া অন্য কিছু নয়। গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া? আল্লাহ, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, অতএব তার আল্লাহ ছাড়া অন্য কিছু নয়, এই জন্য কোরআনের কসম খাওয়া যাবে। এবার চলুন অবৈধ কসম, অবৈধ কসম কি আছে? গায়রুল্লাহর নামে কসম খাওয়া অবৈধ, তার মানে আল্লাহ ছাড়া অন্যের নামে, কিন্তু কোরআনটাকে বাদ দিলাম আগেই, কেন? কোরআন হচ্ছে কালাম, হচ্ছে আল্লাহর গুণ। এছাড়া আল্লাহ যে গায়রুল্লাহ আছে, যেমন ধরুন আল্লাহর পরের মর্যাদা যদি আমরা দিয়ে থাকি রাসুল, রাসুলের, রাসুলের, কিংবা ফেরেস্তাদের কিংবা কাবার কিংবা মসজিদের, মা বাপের, আপনার পীর সাহেবের, আপনার ছেলে মেয়ে, আপনার মসজিদের, আপনার মাটি, আপনার পশ্চিম মুখ, আপনার কেবলা, এই সবের কসম মানুষ যাকে যেমন তাজিম করে তাকে উল্লেখ করে কসম করে থাকে। এগুলো হচ্ছে দুই প্রকার। যে গায়রুল্লাহর নামে হলফ করা হচ্ছে, সে যদি হলফকারীর মনে আল্লাহর মতো অথবা তার থেকেও বেশি মর্যাদাবান হয়, তাহলে তা শিরকে আকবর। তো তুই আমার কলমটা নিয়েছিস, আল্লাহর কিরে আমি নিই নাই, তো বল দেখি বাবা অমকের কসম কিরে করে বল দেখি, তখন উড়ি বাপরে, তখন বলবে না, আল্লাহ কিরে করে নেবে কিন্তু পীরের কিরে করবে না, তখন তার মনে কি হবে, ভয় হবে। আল্লাহ মাফি মুশকিল, তার মানে ইমানটা বুঝতে পারছেন কেমন, আল্লাহ থেকে বড় হল তার পীর বাবা, এই ক্ষেত্রে হবে শিরকে আকবর। যদি এরকম কিরে এরকম হলফ কেউ করে তো শিরকে আকবর। তবে যে গায়রুল্লাহর নামে হলফ করা হচ্ছে, সে যদি হলফকারীর মনে আল্লাহর মতো মর্যাদাবান না হয়, না আল্লাহ হচ্ছে আল্লাহ, তার তুল্য মর্যাদা কারো নেই, কিন্তু কারো নাম উল্লেখ করছে, যেমন যারা ছেলের মাথা ছুঁয়ে কিরে করে, আমি ছেলের মাথা ছুঁয়ে বলছি আমি এটা করি নেই বা এটা নিই নেই বা ইত্যাদি, সে কি আল্লাহ থেকে ছেলেকে বড় মনে করে? অসম্ভব, এটা হইতে পারে না। অতএব এই মসজিদ, এই যে আপনাদেরকে গল্প শুনিয়েছিলাম যে পাড়া গ্রামে হাঁসের ছানা নিয়ে ঝগড়া, যে হাঁসের ছানা, এই হাঁসের ছানা বসিয়েছে, ও হাঁসের ছানা বসিয়েছে, এবার একটা এক পাল হাঁসের ছানা, মানে পাঁচ সাতটা কি দশটা যাই হোক হারিয়ে গেছে, আর একটি পাল আছে, দুই মহিলাতে ঝগড়া, ও বলছে আমার ছানা, ও বলছে আমার ছানা। এবার ঝগড়া হতে হতে শেষকালে ফায়সালা হলো কি, তুই কিরে করে বল যে এটা আমার, তাহলে তুই নিবি। তো বলছে হ্যাঁ কিরে করে, কিরে মানবে না। শেষকালে কি মসজিদ বলছে, ওই হাঁসের ছানাগুলো ঝুড়িতে ভরে মসজিদের মেম্বরের ওপরে রেখে এলো, তোর ছানা হয় তুই তুলে নে। ও বলছে হ্যাঁ আমার ছানা। মসজিদে ঢুকে সে গোসল করে, বুঝলেন, ভিজে কাপড়ে, কারণ মেয়েরা তো বুঝতেই পারছেন বারো হাত কাপড়ের ন্যাংটা, আর ভাবছে কি মসজিদে ঢুকলে গোসল করে ঢুকতে হয়, তাহলে কেমন তাজিম। আর মেম্বরকে কেমন তাজিম, যে মেম্বর থেকে তুলে আনা বিশাল ব্যাপার, দিয়ে ওখান থেকে ছুটে বলে হ্যাঁ আমার হাঁসের ছানা আমি তুলে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝলেন আল্লাহর কিরেতে হলো না, আল্লাহর কসমে হলো না, কিসে কসম হলো, মসজিদে। সে কি আল্লাহ থেকে মসজিদকে বড় মনে করে না? তা না, কিন্তু ওর মনের ভিতরে মসজিদের একটা তাজিম আছে। আমাদের দেশে দেখবেন মসজিদের দিকে থুতু ফেলবে না, ঠিক না? এখনই একজন ফেসবুকে প্রশ্ন পাঠিয়েছে যে অনেক মুসাল্লাতে কাবা শরীফের ছবি থাকে, সেটাতে পা দেওয়া হয়, তো এটা কি গুনাহ হবে? তো আমি বললাম না গুনাহ হবে না। বলছে কেন লিখেছে, কেন পা দিলে? তো আমি বলছি যে কাবা শরীফের ছাদে চাপা যায়, তাই না? কাবা শরীফটা তো এমন কিছু নয় যে তার তাজিম আছে, আমরা তাজিম করি, কিন্তু তার মানে এই নয় যে তাকে পা দেওয়া হবে না, তার উপরে চাপা হবে না, নিশ্চয়ই চাপা হবে, এটা তো এমন কিছু নয় যে তাতে পা দেওয়া হবে না, বুঝতে পারছে? তো এমন তাজিম অনেকের মনে থাকে যে ভাবে কি, যে এখানে পা দিলে আমার পা বেঁকে যাবে, কি থুতু ফেললে আমার ঘর বেঁকে যাবে, বুঝতে পারছেন? তো এইরকম অনেক হয়ে থাকে। এই জন্য আমি একবার ছোটবেলাতে মাঝে মাঝে বল খেলতে গিয়ে পাটা এইভাবে হয়ে যায় না, বাঁকা হয়ে যায়, জোরে টেনে দিলে পরে সোজা হয়ে যায়। তো আমি হঠাৎ করে বসে আর উঠতে পারি না, উঠতে পারি না, কি হলো কি হলো, আমার বাড়ির লোকে বলল নিশ্চয়ই পিরতলার কোন অন্যায় করেছিস, পিরতলাতে হয়তো থুতু ফেলেছিস কিংবা জুতো পড়ে গেছিস। আমি তো এমন তো কিছু মনে পড়ছে না। তা বলছে না, ওই যে ওই সামনে পুকুর আছে, পুকুরে ডুব দিয়ে ওখানকার ধুলো খেতে হবে। তা আমি বললাম ঠিক আছে, দিয়ে গেলাম, গিয়ে সঙ্গে করে নিয়ে গেল একজন, দিয়ে পুকুরে ডুব দিলাম, ডুব দিয়ে এসে বলছে বল বাবা পীর সাহেব, যদি আমি কোনো অন্যায় করেছি তাহলে আমাকে ক্ষমা করো, দিয়ে সালাম করে এইভাবে ধুলো খেলাম, বুঝতে পারলেন? আসলে দোষ কিছুই নাই, ও কিছুই অন্যায় ওর জন্য হয়নি, এখনো পর্যন্ত সেটা হয়, আমার বেকায়দা হয়ে বসলে হাঁটুটা এইভাবে ঘুরে যায়, ওটা অনেকেরই হয়, বল খেলতে গিয়ে বেশি হয়। কিন্তু বাস ওই যেটা তাজিম আছে, তাজিম আছে যে হ্যাঁ ওখানে কেউ আছে, তবে ওখানে জ্যান্ত পীর না, মরা পীর, মৃত পীর, জিন বলা হয় যে ওখানে জিন আছে। গত সফরে আমরা শুনেছিলাম আপনাদেরকে, যে সেখানে ধূপবাতি আগরবাতি দেওয়া হতো এবং শেষকালে দুসফর আগে আমরা কিছু যুবক লোককে তৈরি করে যুবককে তৈরি করে নিম গাছ ছিল বড় আকারে সেসব নিম ডাল নিম গাছ কেটে সাফাই করে আমরা সে পিতলা তুলে দিয়েছি। একজন যে নিম গাছ ডাল কাটছে তার মা বলছে ওরে চুন হাগা হাগবি রে নামুনে মরে যাবি রে পালিয়ায় এই তুই সরে যা আমার যা হবে হবে। আর আমি আগে তার বলে আগে বলে দিয়েছি আমি আগে নামাজ পড়ে বলে দিয়েছি যদি আজকে এই গাছগুলো কেটে কাল সকালে কারো পাতলা পায়খানা হয় তবু মনে যেন এটা না হয় যে আমার নিম ডাল বা নিম গাছ কাটার ফলে হল। যদি এরকম পাকা ইমান থাকে তাহলে চলো সবাই হ্যাঁ চাই ক্রুল নিয়ে এসো কাটারি নিয়ে এসো। তারপর আল্লাহ আল্লাহর রহমতে হয়নি। আমার আমার অবশ্য ভয় ছিল যদি কিছু হয় আমার এ ভয় নয় যে হ্যাঁ ওইখান থেকে হবে যদি বাইরে থেকে কিছু হয় তাহলে ওরা মনে করবে কি ওইখান থেকে হলো এই ভয়টা ছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ ইজ্জতের মান রেখেছে সেই পীরথালাতে পীরথানে এখন বাড়ি তৈরি হয়েছে বাড়ি বাস করছে আলহামদুলিল্লাহ। মানে তাজিম ছিল সেখানে ধূপবাতি দিত আগরবাতি দিত এখন হাতি দিত সে হাতি ঘোড়া ঘোড়া ওটা কি বলে মাটির মাটির ঘোড়া মানসিক ইত্যাদি বহু কিছু এরকম যদি তাজিম থাকে যে সেই তাজিমকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয় তাহলে আপনার শিরকে আকবর আর যদি আল্লাহর পর্যায়ে না পৌঁছায় তাহলে সেটা হবে কি শিরকে আসগার। এই যে তাবিজের কথা বলুন তাবিজ তাবিজ যে আপনি ব্যবহার করছেন অনেকের গলায় হাতে থাকতে পারে তাবিজ যে ব্যবহার করছেন আপনি মনে করছেন এই তাবিজটা থাকলে আমার এইটা ক্ষতিটা হবে না আপনি কিরকম আপনি এর কিরকম পাওয়ার দেন যদি মনে করেন যে না এটা একটা কারণ যেমন ওষুধ খাই এটা থাকলে আল্লাহ তাআলা আমার আমাকে রক্ষা করবে তাহলে কি বড় শিরিক হবে না। কিন্তু যদি আপনি মনে করেন এটা হচ্ছে অ্যাটম বম এটা আমার কাছে থাকলে কোন ব্যাটা আমার কাছে আসতে পারবে না কোন জিন আমাকে ছুতে পারবে না তাহলে কি হয়ে গেল সরাসরি এটার উপরে ভরসা করলেন যেটা হয়ে যাবে শিরকে আকবর। গায়রুল্লাহর নামে হলফ করা অবৈধতা দলিল কি হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করবে সে কুফরি করবে অথবা শিরিক করবে। তাহলে বোঝা গেল গায়রুল্লাহর নামে কসম করা হারাম শিরিক অথবা কুফরি। গায়রুল্লাহর নামে হলফ করার কতিপয় উদাহরণ দেন তো কিভাবে লোকে এসব কসম খায় যেমন ওলি আউলিয়া পীরের নামে কসম করা আমি বাবা অমকের কসম করে বলছি নবী বা ওলির মর্যাদার কসম খাওয়া আমি আমার নবী নবীর মর্যাদার কসম করছি ব্যক্তির জীবনে কসম খাওয়া যেমন আমি আমার রাইসের কসম করে বলছি আমি আমার ওটাকে কি বলে নেতাকে কি বলে নেতাকে নেতার কসম করে বলছি মা বাপের কসম করে বলছি আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি আমি বাপের দিব্যি বলছি তারপরে আমানত বা সম্ভ্রমের কসম খাওয়া আমানত কসম আমাদের দেশে নেই আরবে আছে আমানতের কসম খায় বাংলাতে মা বাপের কসম ছেলের মাথা ছুঁয়ে মাটিতে দাঁড়িয়ে বলছি আমি এই মাটিতে দাঁড়িয়ে বলছি পশ্চিম মুখ করে বলছি লক্ষ্মী ছুঁয়ে বলছি লক্ষ্মী ছুঁয়ে কথা বলছিলাম না লক্ষ্মী বলে কাকে খাবারকে মুড়ি খাচ্ছেন মুড়ি খেতে খেতে কোন তর্ক হলো দেখ আমি যাইনি আমি করিনি এই যে লক্ষ্মী ছুঁয়ে বলছি লক্ষ্মী লক্ষ্মীটা কাদের মুসলমানদের ঘরে লক্ষ্মী থাকে ওদের কাছ থেকে ওই যে বললাম না আমরা আমাদের বাপদাদারা যাই হোক কিংবা মায়েরা মুসলমান হয়েছে কিন্তু মন থেকে একজন আমাকে বারবার একটা কথা শোনায় যে মন থেকে বাঘ তুলে আনা যায় কিন্তু বাঘের মন থেকে বাঘ কি বলে বাঘের মন থেকে বন তোলা যায় না কথাটা কিন্তু দামি কথা বন থেকে বাঘ তুলে আনা যায় কিন্তু বাঘের মন থেকে বন তোলা যায় না। ওই যে মন আছে মোর সিংহাসনে কি বলে মন আছে মোর কেয়া বনে কি করবে সিংহাসনে কেয়া বনে যদি মন থাকে পাখির সে পাখিকে আপনি খাঁচাতে বন্দি করে রাখলো মন পড়ে থাকবে ওই কেয়া বনে। তো আমাদের থেকে গেছে বিবাহ শাড়িতে দেখবেন যে আমাদের পরিবেশের অমুসলিমদের বহু এই যেমন পা ছুঁয়ে প্রণাম সালাম করে সালাম না সালাম বলা ভুল সালাম বললেই সেটা হালাল হবে না কি হবে এটা প্রণাম পা ছুঁয়ে ওটা কি বলা হয় আপনারা নিশ্চয়ই জামাই শ্বশুর বাড়ি গেছেন শাশুড়ির পা ছুঁয়ে, দাদা শাশুড়ি নানা শাশুড়ি পা ছুঁয়ে সালাম করেছেন না করেননি? হ্যাঁ সামিউল, করেননি? বাচ্চা মিয়া শাশুড়িকে সালাম করেছেন? শ্বশুরকে, দাদা শাশুড়ি নানা শাশুড়ি পা ছুঁয়ে? হ্যাঁ, অনেকে করে, আর না করলে পরে জামাই বেয়াদব। হ্যাঁ, বাসর রাতে বউ এসে বলবে, বাড়িতে বিছানায় এসে বলবে, তুমি তোমার চর্চা হচ্ছে, সবাই বলছে তুমি বড় বেয়াদব, কাউকে সালাম করনি, ওটাকে সালাম বলে ওরা। আমি এক জায়গায় এক আত্মীয়র বাড়িতে গেলাম, তো বসেছিলাম, তো আমার যে মানে আর কি যে বাড়ির মুরব্বী, সে বেরিয়ে এলো, দিয়ে সালাম দিল, আমি সালাম করলাম বসে থেকেই। পরে আমার চর্চা হয়েছে, বেয়াদব জামাই উঠে দাঁড়ালো না পর্যন্ত। তো এরকম চর্চা হয়, যদি আপনি প্রণাম না করেন তাহলে পরে আপনার চর্চা হয়, কিন্তু আসলে এটা আমাদের নয়, কাদের? ওদের। এই প্রণামটাকে আমরা চেঞ্জ করে নাম রেখেছি সালাম, কিন্তু এটা সালাম না। সালাম কি? এটাও সালাম না, এটা তো কি? এটা মুসাফা। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, তাই না? কিন্তু আমরা ওই যে পরিবেশের চাপে বহু কিছু পাল্টে ফেলেছি। তাই বই ছুঁয়ে, আমি বলছি বই ছুঁয়ে বলছি, বিদ্যা ছুঁয়ে বলছি, তাই না? বিদ্যা দেবী কে? সরস্বতীর কসম খায় মুসলমানরা, এরা তার কসম খায়, তারপরে লক্ষ্মীর কসম খায়, ইত্যাদি ইত্যাদি। অনেকে পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, বিশ্বাস হয় না, আমি পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, কাবার দিকে, কেবলার দিকে মুখ, তা তাজিম আছে, এই জন্য লোকে বিশ্বাস করে, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। হলফের বিধান বিষয়ক উপকারী সারসংক্ষেপ হল এই, গায়রুল্লাহর নামে হলফ করা হারাম এবং তা শিরিক। আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া হারাম, এবং একে বলা হয় এমিনে গামোস, মিথ্যা কসম আপনি খাচ্ছেন, আবার আল্লাহর নাম নিয়ে খাচ্ছেন, কত বড় নামকে আপনি ভাঙাচ্ছেন! আল্লাহ আকবার, আল্লাহর নামে তাজিম আপনার ভিতরে নেই, এটা কিন্তু বিশাল পাপ। অপ্রয়োজনে কথায় কথায় আল্লাহর নামে কসম খাওয়া হারাম, যদিও তা সত্য কসম হয়, খামখায় অপ্রয়োজনে আপনার চাওয়া হয়নি, বলা হয়নি, অবিশ্বাস করা হয়নি, আর খামখায় কসম খাবেন, কারণ এতে আল্লাহর নামের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন হয়। আপনি আল্লাহর নামকে এমনি ব্যবহার করছেন, তা আল্লাহর নামকে এমনি ব্যবহার করা হবে না। প্রয়োজনে আল্লাহর নাম নিয়ে সত্য কসম খাওয়া বৈধ, একথা আপনারা জানলেন ও শুনলেন। গায়রুল্লাহর নামে হলফ করার কাফফারা কি হুজুর? যদি কেউ গায়রুল্লাহর নামে কসম খায় তাহলে তার কাফফারা কি? আপনি যখনই কোন গায়রুল্লাহর নামে বাই চান্স যদি আপনার মুখ থেকে কসম বেরিয়ে যায়, তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বাই চান্স আমি মায়ের দিব্যি নিয়ে বলছি, এতো হারাম শুনেছি, হুজুর হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আপনি বলে সংশোধন করে নেবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ফি হালাফিহি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি হলফ করল এবং হলফে লাত উজ্জার কসম খেল, সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো আজকে আমাদের দর্শ সার সংক্ষেপ। সংক্ষিপ্ত দর্শ ছিল কি, হলফ গায়রুল্লাহর নামে এবং আল্লাহর নামে তাজিম, আল্লাহর নামে কসম করা যাবে, কিন্তু গায়রুল্লাহর নামে কসম খাওয়া হারাম, তা শিরকে আকবর হতে পারে অথবা শিরকে আসগার, মোট কথা হারাম। এ কথা আপনারা জানলেন এবং আপনার বাড়ির লোকদেরকে জানাবেন, এবং তাদেরকে জানাবেন যারা আপনার সামনে এইভাবে গায়রুল্লাহর কসম খায়, চট করে বলবেন যে এই কসম খেতে হয় না। কেউ ছেলের মাথা ছুঁয়ে, কেউ বাপের কসম খাচ্ছে, কেউ মাটি অমক তমক, তখন দেখবেন অনেকে আবার দিব্যি করে, অনেকে দেশের ঝান্ডা ছুঁয়ে কসম খায় না, তাই না? দেশের ঝান্ডা, ওরে বাবরে কত বড় তাজিম সেটা, দেশের পতাকা ছুঁয়ে কসম করে বলছে, এই পতাকার দিব্যি নিয়ে বলছি, দিয়ে তারপরে যুদ্ধে যায়। হ্যাঁ, এই বহু রকমের আছে, বহু রকমেরই কসম আছে, দিব্যি আছে, প্রতিজ্ঞা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।